তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না। فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ তবে কেউ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী। وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ এবং যাহারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। وَالَّذِينَ هُمْ بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ আর যাহারা তাহাদের সাক্ষ্যদানে অটল। وَالَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ يُحَافِظُونَ এবং নিজেদের সালাতে যত্নবান। أُولَئِكَ فِي جَنَّاتٍ مُكْرَمُونَ তাহারাই সম্মানিত হইবে জান্নাতে। فَمَا لِلَّذِينَ كَفَرُوا قِبَلَكَ مُهْطِعِينَ কাফিরদের হইল কি যে উহারা তোমার দিকে ছুটি আসিতেছে। عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ عَزِينَ দক্ষিণ ও বাম দিক হইতে দলে দলে। أَيَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ উহাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে তাকে দাখিল করা হইবে প্রাচুর্যময় জান্নাতে। كَلَّا إِنَّا خَلَقْنَاهُمْ مِمَّا يَعْلَمُونَ কখনো না আমি উহাদেরকে যাহা হইতে সৃষ্টি করেছি তাহা উহারা জানে। فَلَا أُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغَارِبِ إِنَّا لَقَادِرُونَ আমি শপথ করিতেছি উদয়াচল সমূহ ও অস্তাচল সমূহের অধিপতির নিশ্চয়ই আমি সক্ষম। আলা আন নুবাদ্দিল খায়রান মিনহুম ওয়া মা নাহনু বিমাসবুকিন উহাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানব গোষ্ঠীকে উহাদের স্থলবর্তী করিতে এবং ইহাতে আমি অক্ষম নই। فَذَرْهُمْ يَخُوضُوا وَيَلْعَبُوا حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ অতএব উহাদেরকে বাঘ বিতণ্ডা ও ক্রীড়া কৌতুকে মত্ত থাকিতে দাও যে দিবস সম্পর্কে তাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত। يَوْمَ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَى نُصُبٍ يُوفِضُونَ সেদিন উহারা কবর হইতে বাহির হইবে দ্রুত বেগে মনে হইবে উহারা কোন উপাসনালয়ের দিকে ধাবিত হইতেছে। خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ذلك اليوم الذي كانوا يوعدون অবনত নেত্রে হীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে ইহাই সেই দিন যাহার বিষয়ে সতর্ক করা হইয়াছিল উহাদেরকে।